بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد، فإن كان لهن ولد فلكم الربع مما تركن، من بعد وصية يوصين بها أو دين. می آیت ته الله سبحانه و تعالی بیان کربنی میراث گه مسئله تا تاریکا مدا بها گویتا الله سبحانه و تعالی بیان کربنی اصحاب الفروض بهی تاریکا مدا حق گوگم و فرایت تا ادی فرایت تا کا تاریکا مدلون حق گوگم ونی کی هاورت تو کوری رے گه بیان بگم وانی دارینا الله سبحانه و تعالی کھنڈالو با فاوا hissa adi man ba fainna Allah subhanahu wa taala khanda alu ba fa wa hissa mi ayatu ga Allah subhanahu wa taala dema firinna firmiha marwima firmiha ga mudalun abimiha hagwa hissa adi abimiha marwima abimiha ga mudalun firmiha hagwa gen wa hissa mi ayatu ga Allah subhanahu wa taala bayan kurbani walakum nisfu ma taraka azwajukum illam yakul lahunna walad tiyabami hunna ve tiyabami hunge abindu ko fawa mudalun debaya kula ebba illam yakul lahunna walad ei ekambalunna e abinna dariya kunwana ma abimiha ge dariyan adi ehem firiyek ge kiban huttakas me firimiha libeni abimiha ge mudalun hataru baya kula ebba dariya kuhurejjiya everham me firimiha ge vias adi kurige ehem firiyaka indegen libe fohuri dare dariyek kamuga vias ek gotaka se abimiha ge dariyen netun sharta ki abimiha ge dariyen netejjiya miharo abimiha den hore firimiha abimiha ge mudalun libene deba akula ebba fa in kana lahunna waladun den ekambaluna dariya ku horejjiya ekambaluna dariya ku horejjiya ei ehem firiyek ge kibain kamugavias adi halalunun dariyek kamugavias e anhimmiha ge dariya ku horejjiya kamugavanya falakum ar-rubu'u mimma tarakna ayrun tiyabam hun libani hatar baqula ibbay bahi firinna firmi haya libani ekabalun du kofa mudaluge hatar baqula ibbay min ba'di wasiyatin yusina biha aw dayn ay ekabulege daranye wanama e darani fudduma fahuga adi wasiyate wanama e wasiyai tanfiz kurmor fahuga den ba ki onna mudalun libani walahunna ar-rubu'u mimma taraktum adi ekabalun na ve bahi ambinna ve hataru ba kula ebba mimma taraktum tiyabami hun du kura mudaluge e bahi tiyabami marwima tiyabami hun du kofawa mudaluge hataru ba kula ebba ekabalun nave amin nave illam yakul lakum walad ay tiyabami hun dar yakun wanama e firmiha marwi marwiruga firmiha gene darie e yadi ehen ayin begge faratun kamuga vias firmiha ge shartaki firmiha ge dar yakunai netejjiya ambimiha firmiha ge mudalun libene hataru baqula ibba fa in kana lakum waladun dam tiyabami hun darya ku horajjiya ebahi firmiha ge darya ku horajjiya falahunna sumunu mimma taraktum erun tiyabami hun dukura mudaluge abbaqula ibba e ekabalunna libeni ambimiha libeni abbaqula ibba firmiha ge mudaluge firmiha ge darya ku horajjiya firmiha marwar ge firmiha ge darya ku horajjiya berham anhim bias firhim bias darya ku horajjiya ambimiha libeni abbaqula ibba adi abin engain babura ginavi yes e abba kula e baga shamil wan firmiha ge dariya kurejjiya firmiha ge dariya kuna tejjiya abin wari hama hataru abin tibbas tin amin tibbas de abin tibbas engain ba kuttas e hataru ba kula e baga e huri hama shamil wan e baraka min ba'di wasiyatin tusuna biha aw dayn ay tibamihum ge macha daranye wana me darani fudduma fahuga adi tibamihum wasiyate kuffa wana ma e tanfiz kurma fahuga den baaki hunna mudala kunne e wartamuda mi ayatu ga Allah subhanahu wa taala firmiha ge hissa ammiha ge hissa tafat ko bayan korebi firmiha ge bagina libe ammiha ge mudalun ammiha ge darya ku netejjiya firmiha ge balibe deba ku laibba ammiha firmiha ge mudalun darya ku netejjiya milibe ne hatar ba ku laibba firmiha ya ammiha ge darya ku horejjiya balibe hatar ba ku laibba ammiha firmiha ge darya ku horejjiya milibe ne abba ku laibba meoti Allah subhanahu wa taala bas wa fa goy kalange mi adul wari farai kine misalaka abimiha du kofada mudaluge deba kula ebba hataru ba kula ebba darya kurajja firmiha ngel bene firmiha haradu kuranjihe enage darinna bes firmiha haradu kuranjihe ehen namas ফিরমিহা মারুই ফিরমিহা মারুইমা আবিমিহা এলিবেনি ফিরমিহাকে দারিং হরজ্জে হাতার আব্বা কোলা এব্বা এই আবিমিহা একঞ্জনু এরং একুদিন নাং হারদ কুরআন ফিরমিহা গাইতিমাগে মিহুম বেস মি হাগগুতাম মিগতাং হুরিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবানি ফিরিন নাগিনা কো দেবা ফিরহিন নাগিনা কো দেবা ফাই ফিরহিন গ মাসউলিয়াত বড় আং হেন গ মাসউলিয়াত পুরে খারাদ কুরমুগা দেন আল্লাহ ওয়াহি কুরবানি এবস দারিয়া কোয়েস নাই মাম্মা এ বাপ্পা কোয়েস নাই এব্বাড় কুদিন তি এব্বাড় এব্বা ফা নওয়াতে এব্বাড় কুদিন নওয়াতে এব্বা ফা কুদিন তি বেমি হাগে বাহাকা এই খালালা খালালা গে বাহাকা الله يكرن وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس ميهك وارت ويبني ميهك وارت ويبني كلالة يكي قطن كم غوانيا كلالة يكي قبا كلالة يكي أي أنا مروار أنا كي ماما يبابا يني أدي إبس داريك وسني تبي أخ وتأخت أنا كي تبي এম বেজ এন ওয়ানি খালালা খালালাইম ওয়ার্তা বেবে ফরাতাক খালালা আইগে গতো দেন খালালা আরাইবহুগা এবা বেনুম কুরে তামানাইগা এই খালালা মি বেনুম কুরানি এন বালহট্টা ফরাতা বুরা বুরাবে ফাওয়া ফরাই মিহাকা মিহাক বালহট্টা জে জেনা বুরাবে এবা এ ফরাতাং এবা কিয়ে এ খালালা আই কম মিহাকাস দে মিতাঙ্গা খালালা গে মুরাদা কি মাম্মাই বাপ্পাইং আদি দারিয়া কুনওয়া মিহা এব্বাডব্বা ফা কুদিন তিবি মিহা মারওয়াইরুগে এব্বাডব্বা ফা কুদিন নতে এব্বা ফা নতে এব্বাড কুদিন তিবি এনা মারবিরু দারিয়াকু মাইম বাফা নেই এনাগে আম্মা এব্বাপ্পে দারিয়াকু আসনে এগোতম বার্তাওয়া মিহা দন্নারে বালাহু আখুন আও উখতুন এনা বানি আখে আখুন ওয়াতা উখতেকে ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস এইন কমে মিহা কা দেন জেনে হাবা কুলা এব্বে মি মি আখুন না উখতুন নাকি মি এব্বাড কুদিন মাইয়িতা মারবি মারবিরুগা এনাগে নেই বাপ্পাই মাম্মাই নেই আদি দারিয়া কুয়েস নেই এনাকে তিবি এব্বাড কুদিন তাকে এব্বাড কুদিন তাকে তিবি এ হুরিহা এমেন্না মিলিবেনি তিম্বা কুলা এব্বা তিম্বা কুলা এব্বা লিবেনি হুরিহা এমেন্না মাজমুয়া এ একু ফারাগেনওয়ান আংহিনে ফিরিহিনে আংহিনে ফিরিহিনে মিসালাকা মিহাকু মারবি মারবিরুগে এনাকে বাপ্পাই মাম্মাই নেই দারিয়া কুয়েস নেই এনাকে তিবি তিং এব্বাড তিং আহুন্না এব্বাড তিং উখতুং তিবেজ্জিয়া এ হুরিহা এমেন্না দেনি তিমুদালুগে তিম্বা কুলা এব্বা এ তিম্বা কুলা এব্বা এব্বারক বাহারেন জেনে কুদিন না এহেন নামেস এব্বা ফা কুদিন নুয়াতে এব্বাড এব্বা ফা কুদিন তিবেজ্জিয়া আংহি কুদিন না ফিরহি কুদিন না ফরাগওয়ান আংহি কুদিন না ফিরহি কুদিন না ফরাগওয়ান এই এরং আদি হিসাব ইস্তাফাত মি এব্বাড কুদিন গে বাহা কামি আয়াতুগা আল্লাহ বাহি কুরবানি এব্বাড হামে কানি এব্বাড মাজিতা মারবিরু এনায়া এব্বাড ওয়াকিবা ফা এব্বাড ওয়াকিবা ফা আখুন তাকে তিবেজ্জিয়া খান তাক কোরআন জিহে কই মি আয়াতুগা মি বাহি আল্লাহ বাহি কুরবানি ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাআতুন ওয়া লাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মি হাকু কালালাই গতম ওয়ারতে ইয়া কাম গবন্যা এই ফিরহিন কাম গবিয়াস আংহিন কাম গবিয়াস এনা মারবি মারবি রুগে এনাগে হুরি এব্বাড ফিরহিন কুজ্জে নুয়াতা আংহিন কুজ্জে হুরি জ্যাং কমে মি হাকা হাবায়া কুলা এব্বা দেরে আমা এখানে ফিরহিন কুজ্জে এম এব্বাড এম কুজ্জে হুরি মারবেগান দিয়াইরু মাইয়িতা মারবেগান দিয়ার এব্বাড ফিরহিন কুজ্জে হুরি জ্যা একুজ্জা বেস দেন জিয়ানি হাবায়া কুলা এব্বা মাইয়িতা মারবিরু মাম্মা এব্বাপ্পা এনে দারিয়া কুনেন এনাগে হুরি হামা এখানে এব্বাড এম উখতে হুরি জ্যা একুজ্জা বেস লিবেনি হামা হাবায়া কুলা এব্বা মিয়া কুনে ফারাগে মিয়া কুনে ফারাগে আংহি কুদিনা ফিরহিন কুদিনা فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث دين إكوجكبر غناين تبجيا إبانو كودين إكوجكبر غناين تبجيا فهم شركاء في الثلث إهوريها كودين باوريوانه تيمباكولا إبباغا تيمباكولا إببا إهوريها كودين دين جيهاني إيرون إكودين نا إتيمباكولا إببا إبركا بهالين جيه أي إبانو كودين تبجيا كامو غوانيا مي أدي إببا فا كودين غوا هكا إبسنو إبانو إببا فا كودين غوا هكا إبسنو ميتانغي بياماني إبانو كودين غوا من بعد وصية يوصى بها أو دين غير مضار أي درني فانما درني أدا كرمفهوغا أدي وصية فانما أي تنفيذ كرمفهوغا غير مضار جل من واغوتا جل من واغوتا ريبنا اتشكي ميتا مرويروغا أين وارتا ورنك كهدين موغي مقصدوغا أين وصية كراني مدى قردو بالا اغسطوغا اكان فوغن وار جل من أي أدي هم افدائن দারান্য কিয়া ফাগুনুম ফরায় তকঙ্গে দিগেম বেস নুয়ান হাগুনুম ফরায় তকঙ্গে দিগেম বেস নুয়ান এতাঙ্গে এবস গেল্লুমে নেতি দারান্য গন্নাম দারান্য ফুদুম ফাহুগা আদি ওয়াসিয়াত গন্নাম এ তানফিজ করম ফাহুগা ওয়াসিয়াতাম মিন আল্লাহ মি আল্লাহ গে ওয়াসিয়াতকে মি আল্লাহ গে ওয়াসিয়াতকে বায়ান দামি কে মি দিয়াই ekalang engevi gota besemu behum e mudatab behum ei allah ge wasiyatege wallahu alimun halim allah subhanahu wa taala muladden odigam wa hilmu anta raskalang ketri anta odigam wa raskalang mitanga halim ge lafzu e asfaini ei allah subhanahu wa taala ketri faraten ei ei ekalang mi usul tak ganun khanda alwa fa wani kobbes mi hun e bahani amilla gota mi har wasal gona men tere gas behum oy goy balan Allah himunaka azabe ko fayno fonuba ketteri farate e kalaange mi otti bassamaane goy khanda alu gaha mi otti en namay sal gonu menge terem mi amilla fenna go takange bahala nechi ene misal ka e baha mi har risot kole dinima e kanta e mi hun ede go takak kollaniye e kommi akas ei Allah subhanahu wa taala ena azaben no fonubun ei Allah ketteri wanta e odigam ehme Allah mitanga halim e kalaange sifa kurawani halim ge lafsu تلك حدود الله من الله حدتك كيمي كدال الظفر ومن يطع الله ورسوله الله رايك لانك رسولك كي من تلك أدا كف ميها الله أنك رايك ميها ميقول تك أنت كف ميها ذا الناشي يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها يكلانك إنا سورك تكف الدوان إتن تنوك دهن آر تدمي جنبا خالدين فيها إتانك دمي دمي هم نانك دمي تبيه تن الله سبحانه وتعالى من سورك الدوان وذلك الفوز العظيم اي بڑو گم وا کامیاب کے ای ورب بڑو کامیاب کے ای سورگ وا دیو دین اللہ کرمانی و من یعص اللہ و رسوله ادی اللہ شا کلاں رسولان اور دج می ہدا نار اللہ می گانو کڈا ال وا ف ونی کو وس ام الا وضعی گانو نا حکم کو اے نہ ہتن ری گوت کنگے مدا تبہ ہے فی می ہوندا ناش و یتعد حدودہ اللہ می کڈا ال وا ف و حد تفہن لا گوس می ہدا نار یدخل ہنارن اللہ اے نہ نرکے ودوانے خالدن فيها اتانگ اينا اكهريكو ابدوگ ابددمي هوننا گوتو مي كوريگ الله سبحانه وتعالى وحي كورمني خالدين فيها جمعكو ميتانگ انن مفردكو خالدن فيها سورگيا ام ميهكو ودني خالدين فيها ابدوگ ابد ابامي هون تي ميتي بيگوتو شي اي علمري ميتانگ ورب بودو تفسير بيان كوروا اي سورگيا گ ميها اكهريين نوا اي افلوگ باين هي ای کتم میں آرام تنا کم میہ کو ایک ہری کو دو کلا فیا اینا کن آرام نو آنے تن مثال کا بڑ بگی چا ہے تن ہن گے دے ہری ہا کم وان گے بہاری میر وچی کان لبن گے بہاری بو بو لبن گے بہاری اینا ایکانی تن آرام کرن دو کلا فیا اینا کن آرام وان اے بس آرام نو آن اینا ہوگا اے آرام کو بہاری وان میہ کو نتیج کا اینا کن آرام نو آن اے میں نرکا گا اللہ لو واہ منی مستک ایک ہری کو گے بس میہ کو نے کن نو فن نہ گوتا ایک ہری کو ehnna me swarge ge henno swarge ga khalidina fiha ibami hun de mitibe go tafe allah swarge miha waddaman ege mane ki etanga mi hunna ekuga ena aram hasil qurane naraka ge ena demi onna ne ekheri egen wa haluga walahu azabun muhin ena wahushi nikameti qurani wi azabe naraka ge nikameti qurani wi azabe ena hutte allah subhanahu wa taala ge haddu tafahana la gos ekalanga rasula kiyaman terikan ada nukuri mi hun uradunu mi hun emi hun wahushi naraka ge ekheri kore etanga me eba mi hunna nikameti qurani wi azab hutte aden allah wahi qurbani kurirega mitanga hadis ke bayan qurawunu mi masala wallati yatina al fahishata min nisaikum fastashhidu alayhinna arba'atan minkum تبامي هونگے امبنگے ترین فاحش عملکان اراگین فیمیھا فاحش عملک کوگین اس فیمیھا دنارے فاستشھدو علیہن اربعہ منکم تبامی هونگے ترین ایک انہنونگے مچن ہترو ہیکین ہیکی قراشے ہترو ہیکین ہیکی قراشے فین شہیدو دن ہترو ہیکین ہیکی دیفیا فامسکو ہننا فیل بیوتی ایکمبلون گے گبندو کوف بیاتی باشے حتا یتوفا ہننا الموت مر ایکمبلون گے گاتا اتوے جامہ دان دین او یہ جعل اللہ لہم سبیلا نوتا اللہ سبحانہ و تعالی اکبلن ٹکا اترو اہم مگے دکوان دے کمیا گس می ائی بن من سو کرا بیر ای کوری گمی نہ جینے کو فیا گے گمند کو باٹار عمرہ ان ہم می گے گمند کو باٹار رسول اللہ صلی اللہ علیہ وسلم نے حدیث القران وافا اللہ سبحانہ و تعالی امی ہن مگے لو وافیے کوری گہ رے گہ حدیث کے بیان دیں گے جل بکر بالبکر جلد میتن و تغریب عام ابھی حکانی دے ہن می ہا جینے کو فیا ene ngoti hasate ka faru jehume adi en harang arwaalume pasajiu bi sayyibi ar rajmu adi mihaka ninde huri miha jine ko fi ene ngamacha man rajama rajam ku mihaka inde huri miha ku e faru inde fa huri miha ku jine ko fi ene ngamacha man rajama kom mekas allah wani magu lavwa fa mi ay wani mi ayatu ko hukum wani mansuh kurawwa fa wallazani ya'tiyaniha minkum fa azuhuma aiti abami hunge teren edemi hun ebahi firmiha ami miha edemi hun kurkom me miyakwas fahisha malakan aragen fiya faazuhuma edemi hun taklifu der murada ki ladu gannawa adabwas der ladwas gannawa fa in taba wa aslaha fa a'ridu anhuma den emi hun tauba wa islahu wajjiya fa a'ridu anhuma den emi hun taklif de kan dan kenete ndu kollare miyo inna allaha kana tawwabar rahima ham kurun allah subhanahu wa ta'ala gina ginen tauba qabul kurba o ga antaras kalange mi ayat ko kuma soni mansur kurba fa sabaki dena adabwati kandalo wa puri ga mi onna ni emi hun taklifu de re de unu kotaka magumatti gi ladu gannawa re go wa re mi na kimi dine ko fori mi heke e go tak puri goti hukum zine ko fiya e kan sabit wejji e na magmati ge fadhiha qurashe fadhiha qura zine ki waran nuba amale waran nuba amalen ei allah subhanahu wa taala war waruga de mana kurwa wa fa kamen ei allah wahi kurwa wa han wala taqrabu zina zine ya gaib wes nuwa nu qurashe ke sun gaib wes nuwa re murada ki ekama magufa hiwa evve samale wes ko gen nuwa ne innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila allah qur'an ei faafa bodu allah ge hadrata kofa ituru adi maguge gotun nubayavegen wa magike zinia ki eha barugaden harukari kamaayku mana kurawa fa kame mi zinia ki mi nasab oligen naslu oligen da kame mi evves dine ge hudda kame no mi zinia ki ehen kam allah subhanahu wa taala ge hukum fulo e kurige mi hum fadhiha kurum magumati ga mi haru saddu jema ke fadhiyate kiya bodu fadhiyate e haddu jahata na jihe rajjitum jama kura etanga mihun kurimati ge na ge haddu janje bodu fadhiyate adi kurige mi onna ni mi hak takulif de mi ngota kad dere mi onna takulif adabwas dere thalam wes talare faawan ki baenna magmati ge e dine kurimi hak kan haama kuram mi istakunna eha anu ba kame den allah hewani fahun haddu lavwa fa ega e mi hak ek gota kas ninde huri mi hak ejji aina ga ga sate ka itifar jahafa ena eng harang arwalung adi mi hakai farz inde fuhuri mi hukama gawanama ena rajama kurung allah mani haddu kanda alu wafa den mi kama amal kurume nei den allah ikoron innamat tawbatu ala allah lil ladina ya'maluna as-su'a bi jahalatin thumma yatubuna min qaribin fa ulaika yatubu allah alaihim wa kana allah aliman hakima allah ikoron mani tauba wa kan kasawari على الله الله جمعت ابهي الله ابيك توبه قبول كربا كان كشواري للذين يعملون السوء بجهاله نيغو مغتري غتيبه نوبا كما كرو ميهن نشه ثم يتوبون من قريب دم برن اوها هما كان كرو ما ايكو ميهن توبه وا ميهن فاولئك يتوب الله عليهم اي الله سبحانه وتعالى ابيك توبه قبول كربا بايكي وكان الله عليما حكيما ادي الله سبحانه وتعالى مولدن ودغنوا حكمه بنت ارسكلانغي حكمه Allah subhanahu wa ta'ala tauba mi qabul kurawani neengumuge terege kurave faafa kurami hunge miun faafa kurave ruga mi hunge nafsu mi hunna malama ikkon hada kaliyatti kurunu ki ha bodu faafa inge egotun ena nafsu derave derave gende Allah subhanahu wa ta'ala tauba umang ena awaswe gane efada mi hunna Allah subhanahu wa ta'ala tauba lavani faafa kun ekamang ufaafa alako mi hunge gaatu ga dakka mi fada mi hunna ka Allah tauba e nulavane den neengumuge terege faafa kurun misalaka gastu gata mi han gena fara fa fa kurani hama enage enguma ekuga embe ilmer mi dalan mu'minaka furi hama mu'minaka gena fa fa kurawejji ya ena ei jahilake jahalatu ge mati ge ulumag ge tere ge enage kurawuni me har mi ta jahalatu ge mati ge jahilu kam mati ge fa fa ko den ekamad derave abha tauba ma awas gan nami hunare allah tauba lavani ege murada ki jahilu kam mati ge ilmer mi dalwani mu'minun ge tereng faafa ekura wejjamiha e faafa ekurani jahil kam mati gaye komme miya kas mi gota ay ba wale muni ma asawe karuna wesmi kam bodoi sabab hi komme miya kas faafa ekura weru ge kurweni faafa ekkan engi hurama ennunta faafa ekkan engi hurama kurweni ekanta den fahum mi derawani ema e faafa e gota kurwe hindu ge enang e kurweni hama jahil kam mati huregen faafa e faafa e kura eru ge enaki jahil en ewagutu ge enaki jahil mu'minu miha wa hakiki mu'minu miha den allah subhanahu wa taala ene tauba elavani ene kama derawanjihe ekurunu faafaage macha derawanjihe den hama faafa kuruma ekuga ena kama derawa ekan ihsaswe mikurunu ki ha bodu kama kama egotan hitan ara abah tauba ma awasgan namiha allah subhanahu wa taala tauba elavani den allah ki den wodigen wa farata allah den wodigen me miha gehi kon kalami to kinet to ne tauba evani ki ha ikhlas tere kama ehuga kan den Allah ekon hakima hikmay ban taras kalange ekalange hikmatu ge zariyan eba mi hunange fa fa fussa de bani tauba ila bani kenang hikmatu ge zariyan gastu ge fa fa qurami hun adi ek fa fa ge macca ufa qurami hun kalange mulad den wodi ganna mi hunakan Allahu nulabba tauba ki vegen ekalange hikmatu ge darun ekalange hikmay fulu ge darun sababa ki eba mi hunaki itfa fa mati demi ti be mi hun emi hunad den Allahu emun pura munda warka fussa munda kamugawanama duniyaga kafaraku wesnuunnaane den Allahu ekon walaysati taubatu lil ladina ya'maluna sayyiati hatta idha hadara ahaduhumul maut qala inni tubtu al ana wal ladina yamutuna wa hum kuffar ulaika atadna lahum adhaban alima ma taubaga dor bandwa de devaguten Allah mi ayatu ge bayan ko devani walaysati taubat taubayan nuwe efadami hunaka kon fadami hunna lil ladina ya'maluna sayyiati nubayakan tak kuramihum emihum nubayakan matimi demiti bani demiti befa maru hazir wa ba kutuga emihum kurami hakumi bunani inni tubutullana mi harte mana tauba wejjan Allah kurani fata mi hakan nete tauba firon was tauba e ba kutu ena Musa ge fanu e kare fanu ga asafu rekkandu ga jesse vi harun rekkandu bara maga fala gandi ఏంది ఫిరౌను మియం అన్నని ఫహతున్ లష్కరు గో ఫిరౌను గి లష్కరు గో యాగిన్ అది ఎవకుసు గో ఇద్దును కుర్మట్టక ఏనై బునని బలా బలా రతివన్న ఫెనున్ హారుం కడవ్వి గోయ్ అన్నాషే ఏనా గో ఇద్దును కురం ఏనా గే బేగే మూసా గె ఫాన అల్లాహ్ కొ దెవ్వి కమెక్కన్ ఏ ఏనా సెరుని కోరా ఏయ్ ఎతాంగ హుట్టెజ్జి యాగా ముగ మియం షక్కు కురాన ఏనా కీలా ఎక్కమా ఏనా సెరుని గో ఇద్దును కురా ఏనా ఫహతన్ ఎంబురు బలా లీరు కడు గె ఫెన్ అడు మియం అన్నని గులేము జెహేము এবগতে এনা মিবুনানি আমানতু বিল্লাজি আমানতু বিহি বানু ইসরাইল এবগতে এনা কাং হাদানে বেসমি আল্লাহুগে মাতিননে আল্লাহুগে নাম ফুলে এনা মিবুনানি কি কে বানু ইসরাইল মিহু এ ইমামি ফরাতাত তিমান নসিমা ওয়ামে আল্লাহ কুন আল আনা ওয়াকাদ কাফার মিহার দেন হেইয়ে তাওবা বাম বি দেননেতে কালে কুরিগে হুরি কাফারে গতুগে তাওবা এ গাবুলে নুকুরেবেনে কমমি আগাস ফিরাউন ওয়েস তাওবা বি এবগতুগে একমক আল্লাহ এনা কি তাওবা এ গাবুলে নুকুরেবি ei marang hazir wa bagutuga ebbes mi hegge tauba allah qabula nukurwan ne wa hola ya furan ara bagutuga allah subhanahu wa taala ebbes mi hegge tauba qabula nukurwan waragina mi hegge iman wan tauba wan adi alu kon menna ni unek kamak we mi hunge buna aiche tauba wan kamak we bagutuga tauba qabula nukurwan malaike be kalun anna tan feruni tauba wan kamak allah e mi hunge tauba qabula nukurwan devana to halataki walal ladina yamutuna wa hum kuffar adi kafaru kamatiga marwami hu emi hunaka tauba nete kafaru kamati marwami hu giyamid dog allah ba yak tauba lavan adi ba yak gefa fata fusra de vafa suru ge vaddamane en namas kafaru kamati marwajje evsmi hak tauba ennei en ba husi naraka ge demi onna mi hegge gotuga ulaika atadna lahum azaban alima emi hunaki timan allah ba mi hunattaka vendeni azab tayyar kurvi emi hunne adin hem wahake demi bayan kurvani allah subhanahu wa taala din annariya هذا سؤال ما بيه فوق سؤال تري سهرة سهرة سهرة ആ അതെ താങ്ക നസ്ലെന്നെ നസ്ലെദ്യമിനോന്നാണേതാ ആ കുടക്കുതിങ്ങേ കുതിങ്ങ ഉമുറുക മറവാ കുതിങ് തിവേനെ കുടക്കുതിങ്ങേ ഹാലത്തുകയതാ കുതിന കണ്ണൻ ഹിസാബെ കെച്ചെബ്സ് കുതിങ് തിവേനെ കുടക്കുതിങ്ങേ കൊത്തുകയതാ സ്വർഗേ ഹുവാഗെ കഫാറ ദെഞ്ചി ഹുവാഗെ കഫാറ ദെഞ്ചി ഐ അളകു മിനിമം കുറുന്ന വത ദിഹ മിസ്കീനു നക്കാൻ ദിനു വത ഫേറാൻ ലെവ്വു നുവത തിൻ റോദൈ ഐ കുവാഗെ കഫാറ എത്ര ബേനു കാന കുറവേ ഓ ഏഗെ കുലദാനവു മന്നെങ്ങേ താ എതാങ്ക വതി ഹമ ഇഖ്തിയാർ ഹുവാഗെ കഫാറ ഗോതി ഇഖ്തിയാർ ഏക ബേയനും കമേ കൊന തിൻ ദോ റോദൈ ഫഞ്ഞമസ്തേ දිහා මිස්කේන කාන් දින සම්සය නැහැ මෙහෙම අන්නවුන දින සම්සය නැහැ එයාලා කම මෙහෙම කුරේ සම්සය නැහැ ඊලා කරම කි හුවය හුවය කොෆ බුනානි තෙමන තෙමන නග අඹි මිහා ගාතක මිතද් දුවස් වන්දන උදානම ඒ ඊලා කරු මුද්දත් කණ්ඩායේ නේ දැන් රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් කරවි එම්මස්තු වාගේ බෙන් බෑ මේ හම්බුනේ ඊලා එන්න කරවනේ එම්මස්තු වහවර කුඩා කර ඒකම කොයේගේ වකි නේ දලීර ඒකලේ ෆාන් කරවි එම්මස්තු වාව දැන් හතර මහ ප්‍රදීව කොනස් කරවේ බුදුගෙන් ගොලවේ එකමනා හෙද් දෙවි ෆොටික් ෆොටි ගණකුන් ඇහේ ගොතා දැන් දෙවර වෙස්ලාවා ඇහකුනි නන දෙවරයි දැන් රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම ඒක තුප්පුළු ඒ රහින් අහරෝය උමරුන් උමරු පුළුන් හින් අහරෝ දැන් කලි වහින් නෝන කරන දැන් නවි ෆරසුල්ලාහු ජනාහන් අහින් හේ දෙවියවා දෙවියවා අහින් හේ ඔන්නයි චින් හේ දැන් නවි මි සුලේමාන අලයිහිස්සලාම් ගාස් කොලේ දැන් ඒ බුද්ධියෙන් හොන්නාන තෑ ආවොඩ සුලේමාන ෆාන් ගාස් කොලේ දැන් ඒයි බුදෙන්නුන් තායි බුදෙන්නුන් ඒ කිය මිහාරෝ ඒ කාෆරුන් අස්ලු හයි ගතුගේ මිහුන්ගේ රේඋම වියා ඒ කුදින් හිජ්ජස්සුන් ඒ චිස බුදු වෙච්චි හද ඒ චිස හිජ්ජස්සුන් ඒ සමාන වේ කහලේ බස් කහලා ශක්ක සුභ හැ නේ මිහාරේ බහුරියක සුභ හත බෑවා දැන් ප්‍රථම සුභය කට්ටක මිසාරක බයකු ඒගේ ذریعہයි නොබයක වාසිනු වේදානකම කට්ටක මුස්තහබ්බු කන්තත්වස් මනාවේවා දැන් අදී මුබාහ කමක් කම ගවඤ්ඤා මෙවනි හුද්ද කමක් කම ගවඤ්ඤා ඒති අදී මා බොඩම් මනා කර විදානෙන්න මෙවනි චේංජ් අමිසාරක මුස්තහබ්බු කම වෙසේගේ ذریعہ මිසාරක නොබයක ෆෝරා ෆානකම ගවඤ්ඤා මනා මිසාරක රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම වරණි අහරම්ගේ සාහිබායි ශක්ක වෙන්නේ අහරම්ගේ සාහිබ එකම එකලේ ෆානකගේ දුවස්වර එකලේ ෆාන මනා කරන්නේ සජ්ජිදු නුකියාර්ති මං කලේ ෆාන යා සජ්ජිදු නුකියාෂ ඒ කිවෙන් ඒ ඊසාගේ ෆාන බස් මිස්තකුන් ඒ ගොතම් මායික් පුරන් ෆෙරි ෆුරතම කුරමුන් කුරමුන් කුරමුන් ගොස් කලෙග්ගේ මගාම ඉලාහෙග්ගේ මගාම දිනි ඒ ගොතුන් ඒ හරාංකමක වාසිනු වේදානකම ඒ කලේ ෆානකම මනා කරෙව්වි එහෙන් නමයි සකන් කුරුන් ඒ කලේ ෆාන එමෙ මායි ලකබුත දිනම කි මේ දෙවිගෙන් වාකන්ත එකම කෝයේගේ ذریعہ නුබයක වාසිනු වේදානති ඒ කලේ ෆාන එකම මනා කරෙව්වි ඒ කලේ ෆානුගේ සමානුක ඒ අදි මහරන් ගලු කමේ දැන් මිසාලක හුද්ද කමක් කමක බලා මිසාලක කුඩ කුජ්ජකෝ ඒ ෆදයිච්ච ගෙන් ගුරු කුඩ කුජ්ජකෝ ඒ ෆද කමක් කුරුම් බාලි ගුණ වා කුජ්ජකෝ ඒ ෆද කමක් කුරු හුද්ද කමක් කමක බලා තේ හුද්ද කමුගේ ඒ හුද්දාදි මුස්තහබ්බ වෙස් නු හුද්ද කුර්මාන කුර්මහ මහම ඒ කමුගේ ذریعہ අදි නුබය කමක වාසිල් වඤ්ඤා එකන් අදි මා බොඩං හරං කුර විදානෙන් නු මනා කුර විදානෙන් මෙහර විශ්නේ ඥාර ශරී උසූලෙන් ඇයි එකමෙක්ගේ ذریعہ ඇදී දුහුද්ද කමකම ගවියස් ඒගේ ذریعہ හරාං කමක වාසිල වේදාන කමක බිරු වෙජ්ජ ඒ මග බඳ කරවෙන් එයන් මේ කියන්නේ සිද්දු ذریعہ ඇයි උසූලි මස්දර් තහුගේ තරම් මස්දර් මස්දර් තහුගේ තරම් මස්දර් ඔහොඳ ඊදුව කුලිවර තහුගේ බහොරි අනේ තපාතු කුලිවර්ත කුලේ කුලේයිෆා ඊදුව කුලිවර්ත හොතරේ කුලුන හවස්කරාගේ හම්ෂින් දණ්ඩි අනකෙතිකෝ දණ්ඩි දණ්ඩින් තල එකමක ඒ දණ්ඩි ඒ කණ්ඩි හංගුරාමෑගේ හුනර හුනරු ආකොල්ලුම ගොතුන් එකන් කුරි දැන් කුලිවරක වස්සු මට්ටක ඊදුව උපා ෆාල් කුරු මට මස්සුන්නව ඉතරේක මස්සුන්නව ඉතරේක දැන් ඊදුවහුගේ ජාරියා දෙ ජාරියා කුඩ කුඩ දෙකු දින් ඒක මුරාද කුඩ කුඩ දෙකු දින් ආයත පාන කරම තීග ලෙන්කියා හැදි දැන් ලෙන්කියා හැදි දැන් ඒ කුඩ කුදින් ඇයි ඒගෙන් බස් බය අනේ අවබ කුරුග ෆාන වෙද වැඩා ගතිම ඒක වගුතුන් හුට්ටා දැල්ලා ෆිලා ෆිය කුදින් ඒක නුකෝ ඒ බේ කන නුරු නුස්සවකම කවාති යතය ඒගන් එහෙම් වී ඒක මුගේ බහරි බෑවරු සුවාල්තන් වෙදිපා ආයත පාන ස්තන රසූලුල්ලාහි සල්ලම් මනාන කුරවයි තිකන්තගේ ආව කුරගෆාන දෙන්නේ කලේගෆාන කලේ කඹුලේගේ කුරවයි හිතරාමකේ ඒවා කේකන් මනාන කුරමු ඒ කුඩ දෙකුදින් කුරිකමක වාටි එහෙන්නමසේ නුරුස්සෙවි ආව කුරගෆාන එකමක දෙන් තාරජම් ඒ ෆරාතුක ජහයති ඒතිව සුද්දා ඊදුගා ඊදුගා ඒතිව සුද්දා ඒ ෆරාතුක ජහයති ඇගෙන ලෙන්කියු මස්සලෙන්නේ නේ ජීතකෝ නේන ගෙන සොරි හදා ජීවිත නවයා මියුසිකා වේග තුන් ඇස හොරිරු දැන් මීචින් කි කුර නොබෑ මාන තන්න ගම්බි තිමාග අමිල්ල මුරාද් දිෆා කුර මට්ටකා ඒ මෙ නොබෑ කන්තම තිමාග අමිල්ල මුරාද් දිෆා කුර මට්ටකා ඒ චින් දලිල් තන්න ගම් බල මියුසික කුල ලව කියාමි හොන්න මාද පුරා බයන්නු කිව දීනි හෙන් කන්තන්න කුරනේ කිව එ මගංග මිහුන් එ වෙට්ටි ගෙන් දනි එකම එකම් කුරා කොම්ම මියකෝ මියුසික කුල ලව කියාමි හුන් නුකුරා කනු බෑ කමෙන් නූරේ උරිහා නු බෑ කමෙන් මියුගේ තෙරේගේ හිඟ කිව්වේගේ එම්මරගණු මියුසික කුල හියෝකම් තක් පොබ්බල අබදු ඒකේ තෙරේගේ නු බෑ කන නුවේ හෙන් එහෙනු ඉස්ලාම් දිනක හුද්දේ ඉස්ලාම් දින නහී කුරද්දි හුරිහා කමෙන් මියුගේ තෙරේගේ බාරි ලව කියාමි හුන්ගේ තෙරේ එහෙම් මියු කිව ගන්න නුගුන්න බෑ වරනු බෑ සිපතන් එබ හුරේ මියුන් කිවා කිව්වේගේ කොම්මස් කමෙන් උන්නාන ඒ හුරිහා චක විශ්නාලයා කපුනේ යාර ඉස්ලාම් දිනක හුද්දේ කියාමි හර විසාරක මියුන්ගේ වාහක පතරන් එ මසයි කොන්න එකන් කුරා මියු එමියු ඉස්ලාම් දින් දෙක්කවා පුරි ගොත්ත කන් නූලෙන් වි කිව්වේ එහෙන් ගොත්ත කම් මිසාරක කිව්වේ කන් නූලෙන් වි පුරි හැනු බෑ කමෙන් එමියු ගේ බහිඟ ඒ සම ඉස්ලාම් දින වති මයි කන් හුද්ද වීම එමියු ගතරේ දෙන් හිඟා නු බෑ කන් තත්තක එමියු කුරාන ෆාහිෂ් කන් තත්තක කුරාක ෆාහක් ෆා කන් නුජේ කිතන් බොඩ නු බෑ කම කුරාක සෙමියු ෆා කන් නුජේ කිව්වේ ගැ සුවාල නමාද පුරා ठीक है නමාද පුරා මුස්ලිමක නුකුරා වාර්ත මුදාලි බේ නැහැ ඒ දෙම් මිසාරක ඉස්ලාම් උිතමෝග බහාන දෙම් මිහාරු ඒති ඒ දෙන් ෆිතන තකුන් රක්කා තෙර මට්ටක අස්ලකුනු ලි බේ නැ කුෆර කාෆර වජ්ජිය කා එනා මිසාරක බප්පා මරුයි මරුවි බප්පා කි බරාබර නමාද කෝ සෝලිහු මී එනගේ මරි ඉද්දරිය කොන මාතුණු කුරා රුච්ච එන කනුලි බෙන වප්පගේ මුදලක් අස්ලකි එන මෙද මිහාර දම මුරියා ඉස්ලාම් උිත මෙගේ වර්ත කුරාන සබ කේ දෙන් ෆිතන සලාම් කුර මට්ටක එන කිස් නමු ග මුස්ලිම ඒක ඉල්මරින් මෙද ගන්නේ ඛිලාෆ වෙදිපා ගතුළු කුරන් ඔති එන දැන් ගතුළු කුරුන් කුරාන කයිෆියතා බෙහෙ ගොතුන් ඔති ඉල්මරින් මෙද ඛිලාෆ වෙද මේ මා ශාහි විදාලන් ෆර්බදෙක් මැච්චෙක් ගොස් වට්ටාලා ෆර්බදෙක් මැච්චා ඉමාම අබු හනීෆා විදාලන් කඩක් ගෙන් ගොස් කණු ගේ මෙදන් අර කරව කොල්ලා ඒ ගොත ඒ බොහරි දැන් බයින් ඉල්මර විදාලවනි ජිනේගේ තුම ජිනේගේ මැච්චන් ඒති ඛියාස් කොෆ ජිනේගේ අදබ දෙරේ මියක ඇන් දෙගෙන් උට්ට කොග්ගෙන් එකන් කොෆි කම් ගවන්නා එන රජම කුරාෂේ අදි මියක නීල එක්ගත ගැසුරු මියක කොෆි හද්දු ජාරේ කොම් මියකස් එන් නුන් රාජිය කියේ ජිනේයකන් ඇති නුකුර එන ජිනේ ප්‍රමාණු බෑ ඇති ෆිරිනොම් කියන්නේ ජෙන්සු ගුලුන් ගැපිය ඇ ජිනේ ප්‍රමාණු බෑ ඒ ලූත් আলাইহিস সালাম කොම් ගමිස්තකුන් ඒ ලිවාත් වෙයි ලූත් আলাইহিস সালাম කොම් අල්ලාහ් සුබ්හාන ව තාලා දුවහක් වස් බය කන්නු දෙවවා ෆදගද ෆදාසා වෙද්ද විදුනියේක අදි ආඛරතුගේ හැගද ෆදාසා අල්ලාහ් කරවණි තිමන් අල්ලාහ් දුවහක් වස් බය කන්නු දෙවවා ෆදාසා වෙ කියන හද දෙවි ඒ අල්ලාහ්ගේ ෆිත්‍රේ බදල කොල්ලි ෆිත්‍රත් එහානු බය කමෙන් ඇයි එමසිනේක මච්ච කියන කියාස් කුරානයේ එහානු බය මල ගතුළු කුරාන හොදි ගතුළු කුරාන ජීයන ගතුළු එපද මෙහෙ ජීනම ගතුළු කුරාන ඒ මියක ඉඳගෙන හොරි මියක මොකද වෙස් නීද හොර එකන් කොරි මියක මොකද වෙස් ගතුළු කුරන් ජී ඕ එමි හොන්න කන්නේ හේ එමි හොන්න කන්නේ එමි හොන්න තාසීර කුරා නාසිරින් ඒ කලේ ගිපාන උසමං කෙ කුරන් සෝහාබින්ග සමාන තාබින්ග සමාන ඉමාම් වර බේ කරේක සමාන කුසින් කම හදාපෙන් ඉච්චෙන් හදාප එන්නේ නෙන්නේ හදාපෙන් ඉච්චේ ඔති අස්ලි වස්ලෙන් වායිච්ච කමං ඔති බයන් කෝ ඉබ්න හජර් වස් එකී අස්ලි වස්ලෙන් වායිච්ච නෝනේ හදාපෙන් ඉච්චේ එමීහකු මී තිකියාලු මුස්තහබ්බේ රංගලේ මයිතා කැරි කැමීහකු මොන ලැච්ච මුස්තහබ් වාන ඒ හුකුමෙන් ඒ හුකුම කඩේ නේලේන ශරවි දලීල නැති වේ ශරවි දලීල නැති හුකුම කඩේ නේලේ හදා වුනිච්ච තල්කින් මී කියා තල්කින اصل تلقين كيما يتا شهاده لله لقنوا موتاكم بلا اله الا الله حديث قوتي تبع ميهم تلقين قران ما يتا لا اله الا الله الا اله الا شهاده لله ما ممكن اربهم تلقين عربي بهم تلقين كان يدن هذا فهم يتك دي فين نامه باكو تلقين اي عربي رسول الله زمانه مشهور فانا ما بسنو يك كهله يتك تلقين متي حديث ثابت وان يك يكي اي ما يتا شهاده لا دينو ফিরহিনুম তাকে তিবেতানে গেনা কানু কি এনে কামাইল ভেরে বিদাওনে বারাক আড়হার কো ফিরহিনুম তাকে তিবেতানে এন আংহেনুম গে মাজলি হে গে কি এনে এ কারতন কা দি আমুদুন নে রে এগো তাক কি আওয়াক ফিরহিনুম পরি মাচ্চা মুলি হুরি হ্যাঁ মে গে মাজমা এগো তাক নে রে নে না মুরওয়ান কি আওয়াক এ ফিরহিনুম গে মাগাম এ ফিরহিনুম গে মাগাম দে আংহেনুম দে বে জগাজি কাম দে সেমনে আং হুতবাস দে জেনা আংহেনুম দাওয়া কোরানি হ্যাঁ আংহেনুম না জেনা হুতবাস দে হুতবাস দে আমেরিকা গে দিয়েস আংহেনা আংহেনুম হুতবা আমেরিকা মুসলিম এই দেঙ্গে তাঙ্গা সরকার এমে হামা হামা মানজি হামা হামা মানজি কমিয়া কাছে আংহেনা গে আড়াকি আওরা এঙ্গে গুরুয়ানা সুন্নাতুন সাবিত আংহেনা গে আড়াকি আওরা একে মিহাস আয়েশা তো ফানা আমবিয়ামি কামাল না আল্লাহ মুখাতাব করে বা ফতি মিহাকু সওয়াল কুরআন আছে ফরদা গনি বালু গতি বেগান সওয়াল কুরআন আছে আই তিয়া কামালুং গে আডা নামা নামা এবা গুতু গে মান্ডি মান্ডি মান্ডি ইং আরওয়া গন ওয়ানে এই মাজবুরি হালতে এই দিনি মাসলে বায়ান কো দিনু এবা গুতু মান্ডি নামা নামা আরওয়া গন ওয়ানে আডাগা এই দিনি মাসলে বায়ান কো দে দেমিতাক হামাই কানে আনে আংহেনুগে জামাতে কাম গয় জে ইলমের বিদাল বানি হুদদে সিরহিনে হিসাব গনেতে আউ হামাই কানে আংহেনুগে জামাতে গা আংহেনু বার কিয়া না মাতো গ বার কিয়া আশ মহরমকে দেঙ্গা দি হাস কো হিদে আং হিনে এ বনি আং হিনে গে না গে মাহরম নু মি হুঙ্গে না মুনো বাদাং গে না মুঙ্গে মুলি মানা কান শরিয়াত ওয়া মানে আয়েশা তুকে ফান মে কামালুং গে হুর ইফফাই তরিকা এ কামানা কোটেরি কোলা বেদে বাদায় গে না নি বাপ আবু কুরগে ফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান তাইতি ফোতা ফাস্তান লই ফেতা এ কামানা বাদায় গে তাঙ্গা দোয়া কুরাং ইন্না ওয়া তা মুনু নাড়া এনাস উমর গফান এটা ফার্স্ট ডাউন লেভুনি মে কামনা ইতনাং এ বড়া গন্ন মানে মুনো নিবে আকুর রাই দন্ন মানে কুরি গে তিমন নাকে বাপ্পায়া তিমন নাকে ফিরমি হায়া ওতি এক মিহার কামিন হারাম মিয়া কইলে ফিরি নাকে মিতন মিহার ওতি এটা আ এম মিমা তিমন না মুনে নি কাশেন কুরআন কামন গে এক মলুম বিসনা গত বিসনা জি এন ভা এক মলুম হেওয়ানি উম্মতু গে হুরিহা আং হেনন না নামুনা একাবালুং এই নামুনা একাবালুং জিহেন হুরি হ্যাঁ আংহেন নামুনা একাবাদা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়াত করা দাস আংহেন নাম হুশাইড় বেকালুং এই আংহেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমি কাবালুং বালেন জিহেন হুরি হ্যাঁ আংহেন নামুনা একা নুবাদা এবনা নিয়ে হুরি হ্যাঁ হুকুম এঙ্গে বেকাবালুং নাকে খাসে ইহার বেন হুরি হ্যাঁ কুমবারিয়া আমরা খাসে আর খাসে বাইক একাবালুনা রে উরিয়া কামে খাস এহেঙ্গে পুনা আনু জি মাহরামুন দে মাসতে নে বেলিয়া কাস মাহরামু এ নাগে কাবেনি হে অনু আমি নিকো হুদ্দা মানে হুদ্দা আয়েশা থেকে ফান এখান করে আয়েশা থেকে ফান তারা আয়েশ কোরআন একা মানে আগে আলে বেহেটে আদি বালে আগে কি বিদা আলে কোরআন হুসাং হিনুম ফাহাত গতিবি জামাত মাসালেন মাসালে কি আংহিনা করে আগে নোয়ানো ফিরে হিনুম যে ইমাম ফির হিনুম তিবি জামাতে কি ইমাম কা আংহিনা কান্নে রে নেকা কুসাং হিনুম গে ইমাম কা ফির হিনা কান্নে রে মাসালেন আংহেন মাসা মোমিন আংহেন মোনু দাক মানে মুশ্রিক আংহেন এ বই গুরু আনগো ভাই করা এমি হুম কুরমাতি গে ফারদা কুরা আঙ্গা মুশ্রিক আংহেন কুরমাতি গা মোমিন আংহেন ফারদা কিন্তু এই সব বাকি এমি হুমকে বিরু এবং মোমিন হুমকে আয়ে বুতফা করমকে বিরু এম বেগে আমি গোটা খুনসায়ঙ্গে কুরিমাতি গেলে শ্রদ্ধা করুম মলই তুরু খুনসায়ঙ্গে কুরিমাতি গেলে সে বেঙ্গা দিয়ে সেঙ্গা আছে একা মা বেগত এই খুনসায় কু নি বোনানি সাহ বে কারে ক্যারিগা মক্কা ফতাহাবাদ বহু গতি মান্না আংহিনে গাহক বনে দে নামে কালিয়া মেনি হনি সিফাতা কে করি আংহিনে কে দেঙ্গে খবর রসুল বাস মিলি বেডা হাতে শুনে এফাদা মিহুন কুরিমাতি গা এফাদা মিহুন ওয়াদ্দার আংহিনে গতে রে এক গদকে শ্রদ্ধা গেন মানে কাহলে খুনসায় এমা খুনসায় কুরিমাতি গেলে শ্রদ্ধা করুম রঙা ওলা করেন যে মেহার এফাদা তারা গিয়ে লাজিম লাজিম নৌনে একুজা দিরে নাগান একুজা দিরে কাম গা অপারেশন করে বেতনে গে বেজা নাগান নাগান এ হরি হাতানে গে সামা নাগা একুজা দিরে হরে যে কাম গা নাগা আসলে কি কাজফু আনি আংহেনা কাদিমা তোহমাত করি আংহেনা কাজ জিনে করুম গে তোহমাত কফিয়া এ আসলো কাজফা কি দে এ গেমা চকিয়াস কফে বাহার মিয়া কাদিমা এ কফে লফজ বুনফিয়া এটি সাবিত করে জিয়া এনা গে কাজফু গে হাত দুজি হে এনে কামা আসলে কি এই আংহেনা কাজ জিনে গে তোহমাত করুম এই কাজফ এই আংহিম মিহা গে আবর বড় বেটি গেন্দা আনি এ গোতা কুরিমা এই আংহেন কি ইফেতেরি অনেক কুরি গে মুজিতামাত হুগা এফাদা গোতাকাং আডিয়ে ফোনামি হোনা কাদিন ইনান বাই কুস নোয়ান আংহেনুঙ্গে মুনি হায়াই বরবাদ বেগেন দা ফাদা খামেং এই আংহেনুঙ্গে বলুগা এফাদা তো মাতেন গেলো এহেন বেগেন এ হালাকু কুরানি বি হাইফা ফাগে তেরেগে বা ইফাত্তেরি মুমিনু আংহেনাকা জিনেগে তো মাত করুম এমনি বড় দিফা হাতা উড়ে তেরে ফিরহিনা কে নাই আংহেনা কেও দেখ আমার ফিরহিনা কা গোতা জিনেগে তো মাত করিয়া সুবহান কাজুফা একমা চকিয়াস কফে না কে গেস সাবিত নু করে জাহাদ দুজে এনা জেনে সাবিত নু মটা কাতার ওকিং গেন না নু গেন জাহাদ দুজে হ্যাঁ সিদ্ধ কুরআন এ নুনি না গাকে বেজে দেন বাইং ইলমের গে বহরে বিদাল ফেন হাতার হুয়া কুরআন এ হাতার হেকিং গে মাকাম হাতার হুয়া কুরআন ফেন নু কামা এ রং এন সালাম আর কাম বাইং ইলমের বহরে বিদাল ফেন কুন নাসে নাই ফেন ফেন ফাই আন্দা আনে নাসে ফেন নু আন্দা এ নু নে নাসির রু কুরআন জি হে আইনা দেন এ না নাসে হে দিনা এ না নাসে হে জিনে সাবিত কফ জিনে ইনসালাম নকুরা কামা মিয়ার এই গোটা মিসাল হাতার হুয়া মিসাল কা সাবিত কো মিয়া কা ইনতে ফুর মিয়া কো জারা জামু না না মে হাতার হে কিন্নু গেন না এ মাই মাসালে মেন না সে দেন জিনে এম মিয়া কা এ না এ না এ তে সাবিত কুরা নিয়া ভাগ গেনে হাতার মিউ গেন সদাকা এ কা এ তি দেন হাতার হে কি রে রে দিফা মাঙ্গে আগত জেজে আমার জেজে আহ আহ জেজে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক